মদিনায় আজো শোনা যায়, মদিনায় আজো শোনা যায়, বেলালের আজান গো বেলালের আজান, বেলালের আজান গো বেলালের আজান। শুনে সে মধুর সুর জুড়ে যায় প্রাণ, শুনে সে মধুর সুর জুড়ে যায় প্রাণ, বেলালের আজান গো বেলালের আজান, বেলালের আজান গো বেলালের আজান। আজানের আওয়াজে ওই আরশি কাঁপিত, মমিনের সে আজানে ঘুম যে ভাঙিত গো, আজানের আওয়াজে ওই আরশি কাঁপিত, মমিনের সে আজানে ঘুম যে ভাঙিত, মসজিদ আসতো চলে সবাই দলে দলে, মসজিদ আসতো চলে সবাই দলে দলে, নামাজি পড়িয়া তাজা করিত ইমান, শুনে সে মধুর সুর জুড়ে যায় প্রাণ, বেলালের আজান গো বেলালের আজান, বেলালের আজান গো বেলালের আজান। বেলালের আজান বিনা সকাল হতো না, ডাকতো না কোকিল কুহু সূর্য উঠিত না গো, বেলালের আজান বিনা সকাল হতো না, ডাকিত না কোকিল কুহু সূর্য উঠিত না, প্রজাপতি ফুলে ফুলে উড়ে যেত পাখা মেলে, প্রজাপতি ফুলে ফুলে উড়ে যেত পাখা মেলে, যে সুরে বনের পাখিরা করে নাচ গান, শুনে সে মধুর সুর জুড়ে যায় প্রাণ, বেলালের আজান গো বেলালের আজান, বেলালের আজান গো বেলালের আজান। কাফের বেদিন সেই আজান শুনে রাগে ওই জ্বলে যেত তারা মনে প্রাণে গো, কাফের বেদিন সেই আজান শুনে রাগে ওই জ্বলে যেত তারা মনে প্রাণে, মরুর গরম বালিতে টানিত শুইয়ে দিয়ে, মরুর গরম বালিতে টানিত শুইয়ে দিয়ে, মুখে শুধু ডাকি আছে আল্লাহ মহান, শুনে সে মধুর সুর জুড়ে যায় প্রাণ, বেলালের আজান গো বেলালের আজান, বেলালের আজান গো বেলালের আজান। গায়ের ছাল ছাড়িয়ে তারা কত কষ্ট দিত, শোয়ে সে যন্ত্রণা আহাদ আহাদ বলিত গো, গায়ের ছাল ছাড়িয়ে তারা কত কষ্ট দিত, শোয়ে সে যন্ত্রণা আহাদ আহাদ বলিত, খোদাকে তবু ভুলে না দেখো ইমানের নিশানা, খোদাকে তবু ভুলে না দেখো ইমানের নিশানা, এমডি মেহবুব তুমি পেয়েছ প্রমাণ, শুনে সে মধুর সুর জুড়ে যায় প্রাণ, বেলালের আজান গো বেলালের আজান, বেলালের আজান গো বেলালের আজান। মদিনায় আজো শোনা যায়, মদিনায় আজো শোনা যায়, বেলালের আজান গো বেলালের আজান, বেলালের আজান গো বেলালের আজান।